وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما ان الرفق لا يكون في شيء الا زانه دیکھو عائشہ যে কোনো ব্যক্তির মধ্যে যদি নম্রতা থাকে নম্রভাষী নম্র আচরণ চলাফেরা কথা উঠা বসা যদি নম্র হয় নম্রতার সাথে যদি হয় তাহলে ইল্লা জানা তাকে অলঙ্কৃত করে দেয় সুন্দর করে দেয় সাজিয়ে দেয় যার মধ্যে নম্রতা থাকবে তাকে একবারে এই নম্রতা কি করবে সুসজ্জিত করে চরিত্রবান করে পেশ করবে সত্যি চরিত্রবান ব্যক্তি এত শক্ত করে ওকে কথা বললে ও আস্তি করে কথা বলছে কি হয়েছে ভাই কি হয়েছে আপনি রেগে রেগে কথা বলছেন ভাই কি হয়েছে থামে থামে তাহলে সেই ব্যক্তি মুগ্ধ হবে আরে তাকে এত ন্যায় অন্যায় কত অকথ্য ভাষা বললাম একটিও তো জবাব দিল না আরো বলছে ভাই বসো বসো বসো কি হয়েছে কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা যদি নম্রতা কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তিকে নম্রতা অলঙ্কৃত করে দেয় সুসজ্জিত করে দেয় ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা আর যদি কারো মধ্য থেকে নম্রতাকে ছিনিয়ে না হয় তার মধ্যে নম্রতা নাই কর্কশ ভাষা চলা ফিরা একেবারে তার অভদ্রের মতো নম্রতা বলে কোনো কিছু নেই তার কথায় চলাই তাহলে শানাহু তার মধ্যে ত্রুটি সৃষ্টি করে দেয় বড় ত্রুটি চরিত্রে কর্কশ ভাষি হওয়া হ্যাঁ বড় ত্রুটি মুসলিম শরীফের হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আয়েশা ইন্নাল্লাহ রাফিকুন আল্লাহ নম্র ইউহিব্বুর রিফকা সুতরাং তিনি নম্রতা পছন্দ করেন ও ইউতি আলা রিফকে মালা ইউতি আলাল উনফ আর আল্লাহ রাব্বুল আলামিন নম্রতার উপর যা দান করেন নম্রতার বিপরীত পথ অবলম্বন করলে আল্লাহ তা দান করেন না সত্যি কথা যে কোনো ক্ষেত্রে আপনি নম্রভাবে কারো কাছে গিয়ে যদি বলেন ভাই আমি একটু মুশকিলে পড়েছি একটু ধার প্রয়োজন ছিল দিয়ে দিতে পারে হয়তো কিন্তু যদি আপনি শক্ত ভাষায় একটু অহংকার অহংকার দেখে কথাবার্তা বলেন ভাই আমার কাছে টাকা পয়সার অভাব নাই এই দু চার দিনের জন্য একটু অভাব হয়েছে না হলে আমার কাছে তো সব সময় টাকা পয়সা বড় অহংকারী রে টাকা পয়সা ধারও হচ্ছে আমার অহংকারও কম নাই দেবে তাহলে বোঝা গেল যে নম্রতা দ্বারা যা কিছু আসে নম্রতার বিপরীত পথ অবলম্বন করলে আসে না এইরকম ইসলামের দাওয়াতের ক্ষেত্রে আবার ফিরে আসি যদি নম্রভাবে মানুষকে বলেন তাহলে আপনার কথা শুনে নেবে একজন লোক সিগারেট খাচ্ছে সে সিগারেট খাওয়া লোককে যদি বলেন যে ভাই আপনার মাসিক সিগারেট খাওয়াই কয় টাকা লাগছে তারপরে স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতিকর এইভাবে বিভিন্নভাবে ভালো করে যদি নম্র ভাষায় বোঝান তো শুনবে হয়তো আর যদি বলেন প্রথম খানে যে জানেন না যে সিগারেট খাইছে ফাসেক প্রথম খানে দিলেন একবারে ওভারডোজ করে একবারে সিগারেট খেলে ফাসেক হয়ে যায় জানেন না মেয়ে ফাসেক তো আপনি হ্যাঁ গেল আপনার সব গেল তো নবী সাল্লাম তাই বলেছেন ইউতি আলার রিফকে মালা ইউতি আলাল উনফ নম্রতা অবলম্বন করলে আল্লাহ দান করে আপনার দাওয়াতে বরকত দিল সেই লোকটি হয়তো তোবা করে নিল আর আপনি যখন তার সাথে কঠোরতা অবলম্বন করলেন সেও দেখালো আপনার সাথে ওই রকম অহংকার দেখালো পরাই করো যাও যাও যাও তোমার কথা তুমি নিয়ে যাও তোমার বাড়ি যাও তুমি এখানে কথাবার্তা বলবে না উল্টো পাল্টা কথাবার্তা হয়তো বলতে শুরু করলো সাত নম্বর চরিত্র হচ্ছে ওয়াদা পূরণ করা প্রতিশ্রুতি ভঙ্গ না করা ওয়াদা করলে কারো সাথে চুক্তি করলে চুক্তিতে আবদ্ধ থাকা কারো সাথে প্রতিশ্রুতি করলে প্রতিশ্রুতি পুরা করা মহান আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা করেছেন বহু আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক মুমিন বান্দা যারা মুত্তাকি পরহেজগার বান্দা আল্লাহওয়ালা বান্দা যারা তারা ইউফুনা বিআহদিল্লাহ আল্লাহর প্রতিশ্রুতি কি অর্থাৎ মানুষের সাথে যদি প্রতিশ্রুতি করে সেটি হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি কারণ সে মুমিন আর সে প্রতিশ্রুতি ওয়াদা করে কারো সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে এটি হচ্ছে আহদুল্লাহ ইউফুন তা পুরা করে ওয়ালা ইয়ানকুযুন আল মিসাক আর তারা চুক্তি ভঙ্গ করে না এই জন্য মুসলিম কোনোদিন চুক্তি ভঙ্গ করে না মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি ভঙ্গ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছিলেন চুক্তি ভঙ্গ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি মক্কার কাফেররা ভঙ্গ করেছে এইরকম আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে দেখবেন যে কোনো কাফের তার চুক্তি ভঙ্গ করে মুসলিম কোনোদিন চুক্তি ভঙ্গ করে না সত্যি যদি মুসলিম হয় কোনোদিন চুক্তি ভঙ্গ করবে না এই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যদিও তাতে আমাদের লস হয় যদিও তাতে আমাদের ক্ষয়ক্ষতি হোক না কেন স্বীকার করেন কারণ যতদিনের চুক্তি রয়েছে চুক্তিতে আমরা অবদ্ধ কারণ আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি পুরা করতে বলেছেন ওয়াদার উপর অটল থাকতে বলেছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়ালা ইয়ানকুযুনা আল মিসাক আর আল্লাহ বলেছেন ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা হে মুসলিম হে মানুষ তোমরা ওয়াদা পূরণ করো কারো সাথে যদি ওয়াদা করো চুক্তি থাকে তাহলে তা পুরা করবে, কারণ ইন্নাল আহদা কানা মাসউলা, কাল কিয়ামতে ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে চুক্তি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে হবে, আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে তুমি যে অমুক ব্যক্তির সাথে ওয়াদা করেছিলে, সে ব্যক্তি পর্যায়ের ওয়াদা হোক আর পারিবারিক ওয়াদা হোক আর কোন বংশে এক বংশের অন্য বংশের সাথে চুক্তি হোক, এক দেশের অন্য দেশের সাথে চুক্তি হোক, যে কোনো রকমের চুক্তি হোক না কেন, মমিন মুসলিম চুক্তি ভঙ্গ করে না, ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা খেলাফি করে না। ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি, যারা আমলে মুনাফিক, কর্মগত মুনাফিক। আরেকটি হাদিসে বলেছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, চারটি গুণ, খারাপ গুণ, খারাপ চরিত্র যদি কারোর মধ্যে থাকে সেই ব্যক্তি খালিস মুনাফিক, একেবারে খাঁটি মুনাফিক। পাকা মুনাফিককে তার মধ্যে চারটি কি থাকবে, হ্যাঁ, খারাপ গুণ থাকবে। যদি একটি গুণ থাকে তাহলে একটি মুনাফিকি গুণ থাকলো, আর যদি চারটি থাকে তাহলে সেই ব্যক্তি খাঁটি মুনাফিক। সেগুলি কি, ইজা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, আর কারোর সাথে প্রতিশ্রুতি করলে, ওয়াদা করলে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাফি করে, ওয়া ইজা আহাদা গাদার, আর কারোর সাথে চুক্তি করলে বিশ্বাসঘাতকতা করে, চুক্তি করলো, চুক্তি করে বিশ্বাসঘাতকতা করলো। মুসলিমরা করে না কোনোদিন, কিন্তু কাফেররা করে, বহু কাফের, যে এই গুজরাটে যখন ফাসাদ হয় কাফের বহু মুসলিমকে, মুসলিম নারী পুরুষকে শিশুদেরকে আশ্রয় দিয়েছিল ভারতের হিন্দু কাফেররা, যে এসো আমাদের ঘরে এসো আমরা বাঁচিয়ে নেব, রাস্তাতে দাঙ্গা ফাসাদ হচ্ছে ঘরের মধ্যে আসো বাঁচিয়ে নেব, তারপরে ঘরে নিয়ে তাদেরকে জবাই করেছে, আল্লাহু আকবার। জি, কাফের চুক্তি ভঙ্গ করে, মুসলিম কোনোদিন চুক্তি ভঙ্গ করে না। এপ্রিল ফুল জানেন, এপ্রিল ফুল, এই এপ্রিলে বোকা বানিয়েছিল মুসলিমদেরকে স্পেনে খ্রিস্টানরা, তারা চুক্তি ভঙ্গ করে, মুসলিম কোনদিন চুক্তি ভঙ্গ করে না। তাদেরকে বলেছিল যে তোমরা মসজিদে ঢুকে যাও তাহলে তোমরা বেঁচে যাবে, এখন তোমাদের বাঁচার উপায় হচ্ছে একটি, তোমরা মসজিদে ঢুকে যাও তাহলে তোমাদেরকে আমরা হত্যা করবো না, তোমরা কে নিরাপত্তা দান করে দেবো, ওয়াদা করেছিল এই কাফেরেরা, আল্লাহর শত্রুরা, আল্লাহর দিনের শত্রুরা, মমিন বান্দাদের শত্রুরা। তারপরে সবাই যখন নিরস্ত্র হয়ে খালি হাতে মসজিদে ঢুকে গেল, তখন মসজিদ বন্ধ করে মসজিদ সহ তাদেরকে জ্বালিয়ে দেওয়া হলো। জি, আর এই দিন এপ্রিল ফুল, এপ্রিলের দিনে বোকা বানায়, আর মুসলিমরা অনেক বোকা, মুসলিম বেকুফ, তারা নিজেরাই বোকা, আর নিজের এইরকম বোকা সাজা, আর এক অপরকে বোকা বানায়। এটি আমাদের সাথে, আমাদের সাথে আচরণ করেছে কাফের, আল্লাহর দিনের শত্রুরা, আর মুসলিমরা কি করে আচরণ করতে পারে, আশঙ্কা আছে কুফুরির, কেউ যদি এপ্রিল ফুল করে তাহলে সে কাফেরদের আচরণ করলো তাহলে তার কুফুরির আশঙ্কা আছে, যে ব্যক্তি এরকম কাজ করবে। আমরা দেখেছি স্কুলে এর এপ্রিল ফুল করতে, আপনাকে মিছামিছি এসে বললো এরকম একটি সংবাদ, এরকম একটি কথা দিয়ে আপনাকে হা হা হা করে নিয়ে আসলো, আপনাকে বোকা বানি বলি, এপ্রিল ফুল যে আজকে জানো না তুমি, এপ্রিল ফুলে তোমাকে বোকা বানালাম। জি, মুসলিম ওয়াদা পূরণ করে, ওয়াইল আহাদা গাদার, আর মুনাফিক কি করে, ওয়াদা করলে কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে তারপরে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, নিরাপত্তা দিল তারপরে গাদ্দারি করে দিল, মুসলিম গাদ্দার হয় না। ওয়াইদা খাসামা ফাজারা, আর ঝগড়া যদি কারোর সাথে হয়, তর্ক বিতর্ক হয়, তখন অকথ্য ভাষা বলে, অশ্লীল কথাবার্তা বলে। এই চারটি গুণ হচ্ছে মুনাফিকের গুণ, আর মুমিনের গুণ হচ্ছে যে ওয়াদার উপর অটল থাকা, চুক্তি ভঙ্গ না করা, চুক্তির উপর অটল থাকা। আট নম্বরের গুণ হচ্ছে ন্যায় বিচার করা, চরিত্রবান হওয়ার জন্য ন্যায় বিচার করতে হবে। আপনি নিজে চরিত্রবান হতে চান, আর যদি ন্যায় বিচার না করেন তাহলে কোনোদিন চরিত্রবান হতে পারবেন না, ন্যায় বিচার করতে হবে। পাঁচ ভাইয়ের আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, পাঁচ ভাইয়ের ছেলে মেয়ে সবাইকে এক নজরে দেখতে হবে, আপনাকে মালিক বানিয়ে দিয়েছে অন্যান্য ভাইয়েরা বড় বলে, অথবা বড় না হলে শিক্ষিত, আপনি হয়তো বেশি লেখাপড়া করেছেন যদিও মেজর সেজো, কিন্তু আপনাকে শিক্ষিত মনে করে। অনেক সময় আমাদের পারিবারিক কাঠামোটা এইরকম যে অনেক সময় মালিক বানিয়ে দেয়, তারপরে দেখা গেল যে মাশাআল্লাহ আপনার ছেলেরা, যেহেতু আপনি বেশি শিক্ষিত, আপনার ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে পড়াশোনা করবে, আর আপনার ছেলেমেয়েদের লেবাস পোশাক আলাদা, যেহেতু আপনি কেনাকাটার মালিক, ক্যাশের মালিক আপনি, আর বাকি অন্যগুলো সব চাষি হয়ে আছে, ওরা গ্রামের একটা প্রাইমারি স্কুলে যাচ্ছে, পড়া হচ্ছে, হচ্ছে নাই হচ্ছে নাই হচ্ছে, না এইরকম না। মমিন কি হবে, চরিত্রবান, চরিত্রবান হতে হলে নাই বিচার করতে হবে, সার্বিক ক্ষেত্রে নাই বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের বেশ কিছু আয়াতে হুকুম করেছে, ইন্নাল্লাহ ইয়া আমুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আয়াতটি খতিবরা খুতবায় সব দেশেই পড়ে, এমনকি আমাদের দেশে যে ওই লিখিত খুতবাও পড়া হয়, দুই একশো বছর আগের লিখা খুতবা, যার কাল সময়ের সাথে কোনো সম্পর্ক থাকে না। আরবিতে খুতবা পড়ে, আর বেচারারা উর্দু ভাষী বাংলা ভাষী ও বুঝেও না, শুধু খুতবাই পড়ে। এই যে এক এক ভ্রান্ত আকিদা আছে যে খুতবা আরবি ভাষায় হইতে হবে, অথচ খুতবা মানে খেতাবের ভাষায় হইতে হবে, যে ভাষায় সম্বোধন করা যায় সেই ভাষায় হইতে হবে। কিন্তু ওই একশো বছর দুশো বছর আগের ইংরেজদের যুগের, তার আগের যুগের, মোগল যুগের খুতবাগুলি লিখা আমাদের দেশে যে খুতবার বইগুলি, সেই খুতবা থেকে পড়ে তাতেও এই আয়াতটি মাশাআল্লাহ পড়া হয়, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আমাদের হিদায়তের। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আর এখানকার উলামায়ে কিরামরা খুতিবরাও পড়েন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কিসের আদেশ করছেন? বিল আদল, ন্যায় বিচারের আদেশ করছেন, ওয়াল ইহসান, সদাচরণের আদেশ করছেন। তাহলে আল্লাহর আদেশ হচ্ছে যে ন্যায় বিচার করবে, এমনকি ন্যায় বিচার যদি নিজের বিরুদ্ধেও করতে হয়, নিজের আপনজন ব্যক্তি ছেলের বিরুদ্ধেও করতে হয়, নিজের ভাইয়ের বিরুদ্ধেও করতে হয়, তবুও ন্যায় বিচার করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন যে ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তোমরা কোনো কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে, যদিও নিজ আত্মীয়র বিরুদ্ধে বলতে হয়। আত্মীয়র বিরুদ্ধে কখন বলতে হয়? অনেক সময় আপনার আত্মীয় অন্যায় কাজ করেছে আর তার বিচার সালিস আছে, অথবা কোর্টে এসে কেসটি গিয়েছে, আপনাকে সাক্ষী করা হয়েছে, এখন সাক্ষী আপনি আপনার আত্মীয় আপনার ভাইয়ের পক্ষ থেকে দেবেন, আপনার বাবার পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে দেবেন, না ন্যায়সঙ্গত সাক্ষী দেবেন? আজকালকার জামানায় কোন ব্যক্তি পাওয়া মুশকিল যে এই ব্যক্তি বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, পাওয়া যাবে? হ্যাঁ, মুশকিল, মহা মুশকিল আছে। আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে, যদি আত্মীয়র বিরুদ্ধে হোক না কেন, গিয়ে বলবে কোর্টে কেস গিয়েছে যে দেখো জমি আমার ভাই বলছে জমিটি তার জমি, তার না জমি ওই লোকের, জি আমার ভাই বলছে তার উপর অন্যায় করাছে, না তার উপর অন্যায় করে, সে অন্যায় করে, সে আগে মারামারি শুরু করেছে, সে আগে অন্যায় করেছে, জি। বিচার সালিসে যদি এইরকম ন্যায়কে আমরা প্রতিষ্ঠা করি তাহলে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে, শান্তিতে মুসলিম জাতি বসবাস করে, সারা বিশ্বের মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু ন্যায় বিচার উঠে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের কথা বারবার করে আদেশ করেছেন। আর একটি হাদিস আপনাদের শুনিয়ে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে স্পেশাল ছায়া দেবেন, হ্যাঁ স্পেশাল ছায়া দেবেন। তার মধ্যে একটি হচ্ছে ইমামুন আদেলুন, রাষ্ট্রনেতা, ইমাম মানে রাষ্ট্রনেতা, ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে যার হাতে ক্ষমতা রয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে। আদেল, যে ব্যক্তি ন্যায় বিচার করে, ন্যায় বিচার করে, যে ব্যক্তি ন্যায় সঙ্গত বিচার করে, সে কি পাঁচ বছরের জন্য গদিতে আসলে বড় লোক হতে পারবে না? ভাববে যে এ ধন সম্পদ আমার না, এ হচ্ছে জনসাধারণের সম্পদ, আমাকে যে বেতনটা দেওয়া হচ্ছে, যে অ্যালাউন্স গুলি দেওয়া হচ্ছে সেটি মাত্র আমার, যেটা আমার জন্য বৈধ করা হয়েছে, বাকি সবগুলি হচ্ছে জনসাধারণ আমানত। আমানতের যদি খেয়াল রাখে সেই ব্যক্তি, সেই ব্যক্তি ন্যায় বিচারের যদি খেয়াল রাখে, তাহলে আত্মসাত করতে পারবে না, বেইমানি করতে পারবে না। এইরকম রাষ্ট্রনেতা পেয়ে গেলে তো আমিরুল মোমিনিন হয়ে যায়, তাহলে তো খলিফাতুল মুসলিমিন হয়ে যেতে পারে, জি। আজকে মুসলিম জাতি এইরকমের রাষ্ট্রনেতার মোহতাজ, এইরকম রাষ্ট্রনেতা যদি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন, আর দান করবেন কোথা থেকে? আকাশ থেকে আল্লাহ নাজর করবেন, আমাদের মধ্য থেকে। তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে সততা আসতে হবে, আমাদেরকে চরিত্রবান হইতে হবে, আমাদেরকে আমানতদার হইতে হবে, আমাদেরকে ন্যায় বিচার করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ নেতা দান করবেন। নয় নম্বরের গুণ, দশটি বলে শেষ করে দেবো, নয় নম্বরের গুণ হচ্ছে দানশীলতা। চরিত্রবান হইতে হলে দানশীল হইতে হবে, কৃপণ হইলে হবে না, কৃপণ কোনোদিন চরিত্রবান হয় না, কেউ সুনাম করে না, যতই নামাজি হোক আর যতই ভালো কাজ করুক, যতই ভালো কাজ করুক, কিন্তু চরিত্রবান হলে কি করতে হবে? দানশীলতা আসতে হবে, দানশীল হইতে হবে, সাখাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিন যারা, তারা নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজের উপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে। আপনি খেয়ে দিয়ে আছে তারপরও দিতে চান না, হচ্ছে কৃপণতা, নিজেও খান অন্যকেও খাওয়ান। বরং অনেক সময় প্রয়োজন হলে যে জরুরি, আমি না খেলেও চলবে একবার, কিন্তু ওই ব্যক্তি না, ও সারাদিন খায়নি, অনাহারে আছে, সুতরাং ওকে দিতে হবে। এই ক্ষেত্রে নিজের উপর অন্যকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিংসা হারাম, কিন্তু দুইটি ক্ষেত্রে হিংসা করা নেকির কাজ। তার মধ্যে একটি হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতি, একজন মানুষকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন, আর সেই সম্পদ দিয়ে মাদ্রাসা তৈরি করছে, মসজিদ তৈরি করছে, ইসলামিক লাইব্রেরি তৈরি করছে, প্রতিষ্ঠান তৈরি করছে, এতিমখানা তৈরি করছে, দিনের কাজ করছে বা দুনিয়ার কাজ করছে, জনসাধারণের খেদমত করছে, সবার খেদমত করছে। তাহলে এর হিংসা করা যাবে, মানে ওর মতো কি করা যাবে, আশা করা যাবে, আল্লাহ যদি আমাকে ওই রকম দাও এ কথা হিংসা করা যাবে না। হিংসা আবার দুই প্রকার, একটা যে আল্লাহ ওকে কেন দিয়েছে, আল্লাহ ওকে না দিয়ে যদি আমাকে দাও ওর গুলি ধ্বংস হয়ে যাক আর আমার কাছে হোক, তাহলে এটি হারাম, সবসময় হারাম। কিন্তু যদি আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ ওকে দিয়েছ সে এতগুলি নেকির কাজ করেছে, আল্লাহ যদি আমাকে ওই রকম দাও, ওর চাইতে বেশি দাও, ওর চাইতে বেশি আমি নেকির কাজ করবো আল্লাহ, তাহলে এইরকম হিংসা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ বলেছেন, বরং অনেক সময় প্রশংসনীয়। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো দিন যখন সকাল হয়, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি, যে কোনো দিন সকাল হলে, ইল্লা মালাকান ইয়ানজিলানে, দুইটি ফেরেশতা আকাশ থেকে আসে, দুইটি ফেরেশতা আকাশ থেকে আসেন জমিনে, আর বলেন, তারা দোয়া করেন বান্দাদের জন্য, দোয়া করেন কার জন্য, দুই শ্রেণীর লোকের জন্য দোয়া করেন, যারা দান করে, যারা দানশীল, যারা ব্যয় করে আল্লাহর রাহে সন্তুষ্টির জন্য, গরিব মিসকিন ইয়াতিম বিধবা যারা মোহতাজ তাদের জন্য, তাদের সম্পর্কে আল্লাহ আতে মুনফিকান খালাফা, আল্লাহ যে ব্যক্তি তোমার রাহে ব্যয় করে তাকে তুমি তার উত্তম প্রতিদান দান করো, মানে দুনিয়াতেই বরকত দান করো, তার রুজিতে বরকত দান করো। আর বকিলের জন্য, কৃপণের জন্য আল্লাহ আতে মুনফিকান তালাফা, আল্লাহ যেই ব্যক্তি নিজের ধন সম্পদকে একেবারে কৃপণত করে নিজের পকেটে রাখে, এক পয়সা খরচ করে না আল্লাহর রাহে, তার ধন সম্পদকে তুমি তালাফ করে দাও, ধ্বংস করে দাও, নষ্ট করে দাও। চরিত্রবান হইতে হলে দানশীল হইতে হবে, চরিত্রবান হইতে হলে দশ নম্বরে দয়াবান হইতে হবে, দয়ালু হইতে হবে, আর স্নেহ করতে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, সুম্মা কানা মিনাল লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, যারা ইমানদার তারা ধৈর্যের শিক্ষা দিয়ে থাকে আর দয়ার শিক্ষা দিয়ে থাকে, নিজেও দয়া করে এবং অন্যদেরকেও দয়ার শিক্ষা দিয়ে থাকে। সূরাতুল বালাদ আল্লাহ রাব্বুল বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই মর্মে বহু হাদিস আছে। একটি হাদিসে আছে যে একজন বেদুইন সাহাবী আকরা বিন হাবেস, তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার দেখলেন যে হাসান হোসেনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার চুমন দিচ্ছেন, আদর করছেন। এই দেখে আকরা বিন হাবেস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি আশারাতে মিনাল ওয়ালদে মা কব্বাল তো আহাদা মিনহুম, আমার কাছে দশটি ছেলে মেয়ে আছে, জীবনে কাউকে চুমন দিনি। চুমন দেওয়া অনেকে জাহিলি যুগে মনে করতো এটি দুর্বলতা, ছেলে মেয়েদেরকে চুমন দেবো, আদর করবো, এটি দুর্বলতা, এই দুর্বলতা কেন দেখাবো, বীর পুরুষ আমি, আমি ছেলের বাবা, আমি মেয়ের বাবা, হ্যাঁ নিষ্ঠুর হইতে হবে, এইরকম মনে করতো জাহিলি যুগে, বিশেষ করে বেদুইনরা। নবী সাল্লাম তখন কি বলেছিলেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি ছোটদের উপর দয়া করে না আল্লাহ তার উপর দয়াবান হন না। নবী করিম সাল্লামের আরেকটি হাদিস আছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা পৃথিবীতে রয়েছে জমিনে রয়েছে তাদের উপর তুমি দয়া করো, তাহলে যে সত্তা যে আল্লাহ আকাশে রয়েছেন তিনি তোমাদের উপর দয়াবান হবেন, দয়া করবেন। জমিনে যারা রয়েছে তাদের উপর দয়া করতে হবে, তাহলে বোঝা গেল মুসলিমদের উপর দয়া করতে হবে, মানব জাতির উপর দয়া করতে হবে, অন্যান্য জীব জন্তু হাইওয়ানাত সমস্ত পশু পাখির উপর দয়া করতে হবে। আর যদি দয়া না করে যদি নিষ্ঠুরতা অবলম্বন করি তাহলে কালকে আমাদের জবাবদেহি করতে হবে। এগারো নম্বরের চরিত্র দশটি গত সপ্তাহে বর্ণনা করেছি, তা হচ্ছে লজ্জাশীল হওয়া, হায়া যাকে বলা হয়, মুসলিম লজ্জাশীল হয়। লজ্জা এমন একটি ভালো গুণ, যেই গুণ, যেই চরিত্র যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি সৎ কাজ করতে বাধ্য হবে তার লজ্জার কারণে, অসৎ কাজ থেকে বিরত থাকতে বাধ্য হবে তার লজ্জার কারণে। এ হচ্ছে সত্যিকার লজ্জা বা সত্যিকার হায়া, শরীয়তের অর্থে যাকে হায়া বলা হয়। আর আমরা আরেকটি অর্থে লজ্জা বুঝে থাকি, সেটি অপছন্দনীয় শরীয়তে, আরবি ভাষায় সেটিকে হায়া বলা হয় না, হায়ার অর্থ হচ্ছে লজ্জা, এটি হচ্ছে প্রশংসনীয় গুণ, আরবি ভাষায় তাকে বলা হয় খাজাল। আমরা লজ্জাই ব্যবহার করি সেই ক্ষেত্রেও, কোন ক্ষেত্রে, অনেক সময় সত্য কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, কিন্তু চক্ষু লজ্জাই বললাম না, বলি না চক্ষু লজ্জাই, চক্ষু লজ্জায় বললাম না, চক্ষু লজ্জায় কাজটি করলাম না, তো চক্ষু লজ্জায় কোনো কথা না বলা বা হক কথা, সত্য কথা, ভালো কথা বলতে হবে, কিন্তু লোকের সামনে জনসমাজে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস নেই, একেই বল লজ্জা বলে, এটি অপছন্দনীয়। যে জনসমাজে আপনি কি ভালো কথা বলবেন, সৎ কথা বলবেন, কিন্তু লজ্জার কারণে বলতে পারছেন না, এই যে এই অর্থে যে লজ্জা ব্যবহার হয় এটি অপছন্দনীয়, এটি হচ্ছে অপছন্দনীয়। কারণ এই ক্ষেত্রে আপনাকে ভালো কাজ থেকে ভালো কথা থেকে বাধা দিল এই আপনার গুণটি। সুতরাং এই গুণটি প্রশংসনীয় নয়, ভালো নয়। আশা করি বুঝতে পারছেন এই ধরনের লজ্জা যেটি যে অর্থে ব্যবহার করা হয়। যেমন অনেকে লোকের সামনে কথা বলতে লজ্জা পায়, এই লজ্জা কি প্রশংসনীয় না খারাপ? সত্য কথা বলতে লজ্জা পায়, আমি লজ্জায় বললাম না, না সত্য কথা বলতে হবে, তবে কাউকে লাঞ্ছিত করার উদ্দেশ্য থাকতে হবে না, নিজের জন্য তাকে বলতে হবে, হক কথা বলতে হবে, যদি তার ব্যক্তি জীবনের ভুল ত্রুটি থাকে তাহলে। আর যদি এমন ভুল ত্রুটি থাকে যার কারণে বহু লোক বিভ্রান্তির শিকার হতে পারে, তাহলে জনসমাজে সবার সামনে ভুল ধরতে হবে। হায়া, যাকে লজ্জা বা শরম বলা হয়, সে হায়া প্রশংসনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল হায়াও মিনাল ইমান, লজ্জা হচ্ছে ইমানের অংশ বিশেষ একটি অংশ। আল ইমান বিদআতুন ওয়াসাবউনা শুবাহ, নবী সাল্লাম বলেছেন ইমানের শাখা প্রশাখা সত্তরের অধিক রয়েছে। বিদা বলা হয় তিন থেকে নিয়ে নয় পর্যন্ত বা দশ পর্যন্ত, তাহলে সত্তরের অধিক, তেহাত্তরের বেশি বা তেহাত্তর কমের পক্ষে তেহাত্তরটি শাখা রয়েছে ইমানের। আলাহা কওলুল্লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ শাখা হচ্ছে ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, যেটি ইমানের বা ইসলামের প্রথম পিলার মূল খুঁটি। ওয়া আদনাহা ইমাতাতুল আযা, আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্ন ইমানের শাখা হচ্ছে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, কাঁটাই হোক আর ময়লা আবর্জনাই হোক, কষ্টদায়ক বস্তু পড়ে আছে কোনো মানুষের, এর দ্বারা কষ্ট হতে পারে, কোনো পচা সরা জিনিস হোক, হ্যাঁ দুর্গন্ধ ছড়াচ্ছে ইত্যাদি, তা রাস্তা থেকে সরিয়ে দেওয়া, ইমাতাতুল আযা আনিত তরিক, কি হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। ওয়াল হায়াও শুবাতুন মিনাল ইমান, আর হায়া হচ্ছে লজ্জা, হচ্ছে ইমানের একটি শাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়া সম্পর্কে আরো বহু কথা বলেছেন, আল হায়াও খায়রুন কুল্লু, মুসলিম শরীফের হাদিস। হায়া লজ্জা পুরোটাই হচ্ছে কল্যাণকর, মঙ্গলময়। যদি কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তাহলে তার জন্য এটি মঙ্গলজনক, কল্যাণকর তার জন্য। আরেকটি রিওয়ায়েত রয়েছে বুখারী মুসলিম শরীফে, আল হায়া ওয়া লায়াতি ইল্লা বিখাইর, লজ্জা কল্যাণকে বয়ে নিয়ে আসে, লায়াতি ইল্লা বিখাইর, ক্ষতি করে না। কেউ যদি লজ্জাশীল হয় তাহলে সে লাভবান হয়, ক্ষতি তার হয় না, লায়াতি ইল্লা বিখাইর। দুই ভাই ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানে সাহাবি, এক ভাই একটু লজ্জা কম ছিল, কথাবার্তা বলতে গিয়ে লজ্জা কম ছিল, আর আমি খুব লজ্জাশীল, চলাফেরে খুব লজ্জাশীল। তো যেই ভাই একটু লজ্জা কম করে, আরেক ভাইকে যে বেশি লজ্জা করে তাকে একদিন খুব উপদেশ দিচ্ছে, নসিহত করছে, ইয়াইযু আখাহু ফিল হায়া, হাদিস রয়েছে, নসিহত করছে, তুমি এরকম লজ্জা লজ্জা কতদিন এরকম লজ্জা লজ্জা করতে, যে এই লজ্জা করতে গিয়ে তোমার এই হচ্ছে, সেই হচ্ছে, ক্ষতি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাহু, ছেড়ে দাও, এই উপদেশ দিও না, লজ্জা করবে না, লজ্জা ভাঙো তোমার, এসব কথা বলবে না। ফাইন্নাহু মিনাল ঈমান, ফাইন্নাল হায়া মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ বিশেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর হাদিস বলেছে, ইন্না মিন কালামিন নবুয়াতিল উলা, মুআত্তা মালিক এটি হাদিস রয়েছে, প্রাচীন যুগের কথা এটি, ইন্না মিন কালামিন নবুয়াতিল উলা, যত নবী রাসূলগণ এসেছেন তাদের এটি বাণী, তোমার যদি লজ্জা না থাকে, নির্লজ্জ হয়ে যাও, তাহলে যা ইচ্ছা তাই করতে পারো, যা ইচ্ছা তাই বলতে পারো, নির্লজ্জ হয়ে গেলে। আর যদি লজ্জা থাকে, যা ইচ্ছা তা করতে পারবেন না, যা ইচ্ছা তা বলতে পারবেন না। একে বাস্তবে যদি বুঝতে চান তাহলে এই একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। লজ্জাশীল মানুষ এই রাস্তাঘাটে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাতে পারবে না, পারবে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে, যেখানে সেখানে দাঁড়িয়ে খেতে পারবে, হ্যাঁ আজান হয়ে গেছে, আজানের পরে বসতে পারবে কোনো জায়গায় রাস্তাতে, না মসজিদে গিয়ে টান দেবে, লজ্জাশীল মানুষ। কিন্তু যে ব্যক্তি রাস্তায় বসে আজান হয়ে গেছে, একামত হওয়া হব অবস্থা, বা নামাজ শুরু হয়ে গেছে তারপরে, বা নামাজ শুরু নাই হোক তারপরে আজান একামতের মাঝখানে হোক, নামাজ শুরু হয়ে গেল তো একেবারে যাহা, সে তো তার মধ্যে ইমান নেই, কিন্তু আজানে কামতের মাঝখানেই যাবো যাচ্ছি করে, একজন লজ্জাশীল মানুষ আজানের পর রাস্তাঘাটে অপেক্ষা করা, বসে থাকা, দাঁড়িয়ে থাকা পারবে না। একজন লজ্জাশীল মানুষ যদি অসুস্থ থাকে, অসুস্থ আছে রমজান মাসে, তার জন্য পানাহার জায়গা আছে, রাস্তাঘাটে খেতে পারবে, তারপরে ঘরে লুকিয়ে খাবে, অসুস্থ আছে, মোসাফির আছে, মোসাফির আমি তো সফরে আছি, আমার জন্য রোজা ছাড়া যায় না, রাস্তাঘাটে খেতে পারবে, পানাহার করতে পারবে, পারবে না। লজ্জা মানুষকে বহু পাপ থেকে বাঁচায়, চোখের পাপ থেকে, জবানের পাপ থেকে, চলার হাতের পাপ থেকে, পায়ের গুনাহ থেকে, সব বহু গুনাহ থেকে বাঁচায় মানুষকে লজ্জা। তো লজ্জা, মানুষ লজ্জাশীল হলে সম্মানিত হয়, চরিত্রবান হয়। হযরত উসমান রাজি আল্লাহ তাআলা তৃতীয় খলিফা অত্যন্ত লজ্জাশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় খালি গায়ে বসে থাকতেন, যখনই উসমান রাজি আল্লাহ জামাই, আলী রাজি আল্লাহ তাআলা জামাই, আমার শ্বশুরকে দেখে বেশি লজ্জা করে মানুষ, তাই না? আবু বকর রাজি আল্লাহ তাআলা আসলেন শরীরের কাপড় নেই, ওমর রাজি আল্লাহ তাআলা শরীরের কাপড় নেই, দুই শ্বশুর আসলেন, যখন দেখি উসমান রাজি আল্লাহ তাআলা আসছে, তাড়াতাড়ি করে শরীরের কাপড় উঠিয়ে নিয়ে জড়িয়ে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস আমার ইয়া রাসূল আল্লাহ, আবু বকর এলেন রাজি আল্লাহ তাআলা, আপনি কাপড় উঠালেন না শরীরে, ও ওমর রাজি আল্লাহ আপনার শ্বশুর, দুই শ্বশুর আসলেন, কাপড় উঠালেন, নয় অবস্থায় বসে কথা বলছিলেন, আর যেমনই উসমান রাজি আল্লাহ তাআলাকে দেখেছেন দূর থেকে, এখন আসেনি মজলিসে বা আপনার কাছে, তার আগে আপনি শরীরটা ঢেকে নিলেন, কি ব্যাপার? নবী করিম বলে ইন্নাহু কাসীরুল হায়া, অত্যন্ত লজ্জাশীল মানুষ উসমান। যদি দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গায়ে হাতে কাপড় নেই, তাহলে ফিরে চলে যান, জরুরি কাজ থাকলেও আসবে না, ফিরে চলে যাবে। আল হায়া মিন আল ঈমান, চরিত্রবান মানুষ হয় এই লজ্জার গুণ থাকলে। চরিত্রবান হওয়ার জন্য ১২ নম্বর গুণ হচ্ছে নমনীয়তা, তাওয়াদু, নমনীয়তা, নিজেকে খাটো মনে করা, নিজে যতটুকু পানির মাছ তার চাইতে কম পানির মাছ মনে করা নিজেকে, বুঝেন তো না, নিজে যতটা আপনার মধ্যে গুণ আছে, বিদ্যা বুদ্ধি আছে, চালাক চতুর মানুষ, শিক্ষিত মানুষ, যে কোনো বিদ্যার ক্ষেত্রে হোক, যে কোনো আপনার পাণ্ডিত্যের ক্ষেত্রে হোক, যে কোনো আপনার সাবজেক্টের ক্ষেত্রে হোক, যতটা আছেন তার চাইতে নিজেকে ছোট মনে করা, যে কোনো ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে হোক, সৌন্দর্যতার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে নিজেকে নগণ্য মনে করা, নিজেকে অযোগ্য মনে করা, নিজেকে ছোট মনে করা, তবে যতটা আল্লাহ যোগ্যতা দিয়েছে কাজ করতে হবে। এর মানে এই না যে অযোগ্য মনে করে কাজই করবেন না আপনি, হ্যাঁ হাত ছেড়ে বসে থাকবেন না, কাজ করে যেতে হবে, কিন্তু নিজেকে সবসময় মনে করতে হবে যে আমি একজন নগণ্য মানুষ, অযোগ্য মানুষ, সাধারণ মানুষ, যদি আপনি পণ্ডিত মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, তিলকা দারুল আখিরা, পরকালের ঘর অর্থাৎ জান্নাত। পরকালে মুমিনদের ঘর কি? জান্নাত। তিলকা দারুল আখিরা, এই যে আখিরাতের ঘর, দার মানে ঘর, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদান, আমি তৈরি করে রেখেছি কার জন্য? ওই সব লোকদের জন্য